আমি আশা করি আপনারা যারা ওয়াজ নসিহত শোনার অভ্যাস রাখেন, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো ওয়াজ মাহফিল, কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন যে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের মাঠে একটি আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন করা। সমস্ত আদম সন্তানকে হাশরের মধ্যে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে। প্রথম প্রশ্ন হল আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবন কোন কাজে ব্যয় করেছ। দুই নম্বর প্রশ্ন হবে আন সাবাবিহি ফিমা আবলা, দুনিয়াতে যৌবন কালে কি করেছ। তিন নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল যত সম্পদ উপার্জন করেছ, হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ। চার নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত মাল ধন সম্পদ কোন কাজে খরচ করেছ, হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ। পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ, এর মধ্যে কি পরিমাণ আমল করেছ। হাদিসের সার মর্ম হল হাশরের মাঠে প্রথম প্রশ্ন হবে জীবন সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন সম্পর্কে, পঞ্চম প্রশ্ন হবে আমল সম্পর্কে, মধ্যে আরো দুইটা রইল না, তিন নম্বর এবং চার নম্বর দুটি প্রশ্ন হবে মাল সম্পর্কে। তিন নম্বর প্রশ্নটাও হবে দুনিয়ার ধন সম্পদ সম্পর্কে, চার নম্বর প্রশ্নটাও হবে দুনিয়ার ধন সম্পদ সম্পর্কে, তিন নম্বর প্রশ্ন হবে মালের আমদানি সম্পর্কে, আর চার নম্বর প্রশ্ন হবে মালের রপ্তানি সম্পর্কে। সুতরাং তিন নম্বর চার নম্বর দুটি প্রশ্ন, একটি ব্যাপার মাল, তিন নম্বর প্রশ্ন মালের আমদানি করেছ হালাল না হারাম, চার নম্বর প্রশ্ন মালের রপ্তানি মাল খরচ করেছ ব্যয় করেছ হালাল কাজে হারাম। তাহলে সর্বমোট পাঁচটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই হবে মাল সম্পর্কে। অথচ আমাদের সমাজের অনেক মুসলমান মনে করেন আমল ভালো করলেই, খারাপ আমল থেকে বিরত থাকলেই হাশরের মাঠে নাজাত পাওয়া যাবে, পার পাওয়া যাবে। নামাজ রোজা এবাদত বন্দেগি এগুলি হল নেক আমল, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি এগুলি হল বদ আমল, নেক আমল করলেই বদ আমল থেকে বাঁচলেই জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে। কিন্তু মালের আমদানি হালাল না হলে যে নাজাত পাওয়া যাবে না, হালাল কাজে খরচ না করলে যে হাশরের বিচারে নাজাত পাওয়া যাবে না, সেই জ্ঞান ধারণা সেই কল্পনাও আমাদের সমাজের অনেক মুসলমানদের মধ্যে। এজন্য একদিকে যেভাবে আমাদের নেক আমলগুলি করতে হবে, বদ আমলগুলি ছাড়তে হবে। তেমনিভাবে অপর দিকে জীবনে যত মাল আমরা উপার্জন করি সবগুলি মাল হালাল পথে উপার্জন করি, আর যত মাল খরচ করি সবগুলি হালাল কাজে খরচ করতে হবে। হারাম উপায়ে মাল উপার্জন করলে নামাজ রোজা ইবাদত বন্দেগীর সওয়াব নিজে ভোগ করা যাবে না। যাদের কাছ থেকে হারাম উপায়ে মাল উপার্জন করা হয়েছে তাদেরকে এই সওয়াব দিয়ে দিতে হবে। বিষয়টা আমি আশা করি আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। একটা হাদিসের মর্ম, হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচেয়ে বড় গরিব কে, দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্তকে? জবাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, যার টাকা পয়সা ধন সম্পদ নাই সে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় অভাবগ্রস্ত। প্রতিবাদ করে রাসূল বলেন, তোমাদের জবাব সঠিক হয়, যার টাকা পয়সা নাই ধন সম্পদ নাই সে সবচেয়ে বড় গরিব নয়, সবচেয়ে বড় অভাবগ্রস্ত নয়। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় গরিব বা অভাবগ্রস্তকে আমাদেরকে বুঝিয়ে দেব। তখন রাসূল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্ত ওই ব্যক্তি যে অনেক নেক আমল করেছে দুনিয়ার জন্য, নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল ইবাদত বন্দেগি যথেষ্ট পরিমাণ করেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে। মানুষের হক নষ্ট দুইভাবে হয়, একটা হলো কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে তার হক নষ্ট হয়, আর একটা হলো কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে তার হক নষ্ট হয়। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, মানুষের হক নষ্ট করা হয় কতভাবে? অন্যায়ভাবে কষ্ট দিলে আর অন্যায়ভাবে তার মাল গ্রহণ করে। রাসূল বলেন, লোকটা নেক আমল যথেষ্ট পরিমাণ করেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে মাল গ্রহণ করেছে। সুদের কারবারের মাধ্যমেই হোক, ঘুষের কারবারের মাধ্যমেই হোক, চুরির মাধ্যমেই হোক, ডাকাতির মাধ্যমেই হোক, ছিনতাইয়ের মাধ্যমেই হোক, জবরদখলের মাধ্যমেই হোক, ব্যবসা করতে গিয়ে খরিদ্দারকে মাল ওজনে কম দেওয়ার মাধ্যমেই হোক, যে কোনো উপায়ে মানুষের মাল সম্পদ যদি অন্যায়ভাবে গ্রহণ করে থাকে তাহলে হাশরের মাঠে যাদের হক নষ্ট করেছিল তাদেরকে নিজের আমল নামার সওয়াবগুলি দিয়ে দিতে হবে। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, নেক আমলের অভাব ছিল তার না যথেষ্ট পরিমাণ নেক আমল ছিল? নেক আমল ছিল। সারা জীবনের সমস্ত নামাজের সওয়াব, সারা জীবনের সমস্ত রোজা, সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব ওই সমস্ত লোকদের দিয়ে দিতে হবে যাদের কাছ থেকে অন্যায়ভাবে মাল গ্রহণ করেছে। এভাবে দিতে দিতে দিতে দিতে তার সারা জীবনের সমস্ত নেক আমলের সওয়াব ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরও আরও অনেক মানুষ বলবে যে আমাদের অপ্রাপ্য আছে, তো আমাদের প্রাপ্য আদায় করবে। তার সারা জীবনের সমস্ত নেক আমলের সওয়াব শেষ হয়ে যাওয়ার পরে আরও যারা বলবে আমাদেরও হক নষ্ট করেছো তুমি, আমাদের হক আদায় করো, তখন সে বলবে তোমাদের দেওয়ার মতো আর কোনো সওয়াব আমার আমল নামায় নাই। আল্লাহ তখন তাকে বলবেন, তোমার আমল নামায় কোনো সওয়াব যদি আর না থাকে, তাহলে যাদের হক নষ্ট করেছিল তুমি দুনিয়ার জীবনে, তাদের গুণা তুমি নিয়ে যাও, নিজের জীবনের নেক আমলের সওয়াবগুলি দিয়ে দিতে হলো আর অপরের গুণাগুলি নিজে নিতে হলো। এভাবে নিজের নেক আমলের সওয়াব অপরকে দিয়ে অপরের গুণা নিজে নিয়ে যেই ব্যক্তি জাহান্নামে গিয়ে নিজের শাস্তিও ভোগ করবে, অপরের শাস্তিও ভোগ করবে, তার মতো কপাল পুরা, তার মতো অভাবগ্রস্ত কাঙ্গালি, তার মতো গরিব জগতে আর কেউ না। হাদিসের মর্মটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মানুষের মাল অন্যায়ভাবে গ্রহণ করলে, শুধু এবাদত বন্দেগী নামাজ রোজা ঠিক মতে করলে এগুলির পুরস্কার নিজে পাওয়া যাবে না অপরকে দিয়ে দিতে হবে? তাহলে হাসরের বিচারে রেহাই পাওয়ার একমাত্র ব্যবস্থা নেক আমল, তার লেনদেন হালাল করা। লেনদেন যাদের হালাল নাই তাদের নেক আমলের দ্বারা হাসরের বিচারে না যাবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে যে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে প্রতিটি মানুষকে, প্রথম প্রশ্ন দুনিয়ার জীবন কোন কাজে ব্যয় করেছ, দ্বিতীয় প্রশ্ন যৌবনকালে কী করেছ, পঞ্চম প্রশ্ন আমল কী করেছ, তৃতীয় আর চতুর্থ প্রশ্ন মালের আমদানি করেছ হালাল না রপ্তানি করেছ হালাল, মালের আমদানি করেছ হালাল উপায়ে না হারাম, মাল রপ্তানি করেছ হালাল উপায়ে না হারাম উপায়ে, দুই প্রশ্ন হবে শুধু মাল সম্পর্কে, মালের মাল সম্পর্কে, মালের আমদানিটাও হালাল হতে হবে রপ্তানিটাও হালাল হবে, আমি আমি কারো কাছ থেকে মাল নিতে হলে সেটাও হালাল উপায়ে নিতে হবে, আমি কাউকে মাল দিতে হলেও সেটা হালাল উপায়ে দিতে হবে। এই জন্য বলেছিলাম আমাদের সমাজের অনেক মুসলমান মনে করে আমি যদি নামাজ রোজা ইবাদত বন্দেগি ভালোভাবে করি, আমি যদি সুদ ঘুষ মদ গাঁজা না খাই, তবেই আমার হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা হয়। রাসূল বলেন কখনো না, পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না, স্থানান্তরিত হতে দেওয়া হবে। জীবন কোন কাজে বিলীন করেছ সেই প্রশ্নেরও জবাব দিতে হবে, যৌবনকালে কী করেছ সেই প্রশ্নেরও জবাব দিতে হবে, মালের আমদানি হালাল করেছ না হারাম সেই প্রশ্নেরও জবাব দিতে হবে, মালের রপ্তানি করেছ হালাল না হারাম সেই প্রশ্নের জবাব দিতে হবে। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, আমলওয়ালা না খারাপ, এটুকু না এটুকুর দ্বারাই না যাক, মালের আমদানি রপ্তানিও হালাল হতে হবে, আমদানি করতে দিয়ে হালাল, মাল আমদানি হালাল উপায়ে আমদানি করার যত পদ্ধতি আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য পদ্ধতি হলো ব্যবসা। হালাল ব্যবসা করলে এর মাধ্যমে মালের আমদানি হালাল হয়, আর মালের লেনদেন উভয়টা যত পদ্ধতিতে হারাম উপায়ে করা হয় এর মধ্যে একটা উল্লেখযোগ্য পদ্ধতি হল সুদের কারবার। ব্যবসায়ের মাধ্যমে মালের আমদানি রপ্তানি দুটোটা হয় হালাল, আর সুদের মাধ্যমে মালের আমদানি রপ্তানি দুটোটা হয় হারাম। আমার কথা বুঝে থাকলে বলুন, আমদানিও হালাল রপ্তানিও হালাল, কিসের মাধ্যমে? ব্যবসার। আমদানিও হারাম রপ্তানিও হারাম, কিসের মাধ্যমে? সুদের। এই জন্য ব্যবসায়ের আমদানি রপ্তানি হালাল কেন আর সুদের কারবারের আমদানি রপ্তানি উভয়টা হারাম কেন, এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কারভাবে বোঝা দরকার। এবং এই বিষয়টা আপনাদেরকে বোঝাবার উদ্দেশ্যেই আমি আল্লাহর পবিত্র কোরআনে সুরাতুল বাকারা 275 নম্বর আয়াত তিলাওয়াত করছে। আয়াত ছোটটুকু নয়, আয়াতের মধ্যভাগের একটা অংশ তিলাওয়াত করছে। সেখানে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামাল রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। এক আয়াতের একটা অংশের মধ্যে আল্লাহ এই দুইটা বিধান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ব্যবসা হালাল, সুদ হারাম, ব্যবসা হালাল। তাই হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপায়ে যারা ব্যবসা করে, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবীজ্জীন ওয়াস সিদ্দিকীন ওয়াস সুহাদাঈ ওয়াস সালিহীন, যে সমস্ত ব্যবসায়ীরা সত্যবাদী এবং আমানতদার, সত্যবাদী তার মাধ্যমে যারা ব্যবসা করে, আমানতদারির মাধ্যমে যারা ব্যবসা করে, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে নবীগণের সাথে। এ সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিকগণের সাথে, এ সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে শহীদগণের সাথে। যে সমস্ত ব্যবসায়ীরা সত্যবাদী এবং আমানতদার, সত্যবাদী এবং এই সত্যবাদিতা আর আমানতদারির দুইটা উদাহরণ শুনুন। ধরুন আপনি একজন কাপড়ের ব্যবসায়ী, ঢাকার থেকে মাল কিনে আনেন, আপনার সিলেটের দোকানে বিক্রি করেন। যেই লুঙ্গিটা আপনি কিনে আনলেন 200 টাকা, সেই লুঙ্গিটা আপনি বিক্রি করবেন 250 টাকা, তখন আপনার লাভ হবে কত? 50 টাকা। আপনি যদি খরিদ্দারকে বলেন 250 টাকা আমি কিনে এনেছি, তোমার কাছ থেকে লাভ নেব না, যত দামে কিনেছি তত টাকা দিয়ে নিয়ে যাব, এরকম মিথ্যা কথা কি অনেক ব্যবসায়ী বলে না? তাহলে সত্যবাদী ব্যবসায়ী না মিথ্যাবাদী ব্যবসায়ী? কি দরকার মিথ্যা কথাটা বলার? আমি যত দিয়া পারি আমি কিনে এনেছি, সেটা তোমার দরকার নাই, আমি 250 টাকার কমে বিক্রি করবো না, ইচ্ছা হইলে নাও, না হইলে না নাও, তুই সত্য কথা হইল। আমি পারলে মহাজনের ঘর থেকে কাপড়টা বিনা পয়সায় নিলাম, তাতে তোমার কি? আমি কত দিয়ে কিনেছি সেটা তোমাকে বলার তো দরকার নেই। আমি 250 টাকার কমে বিক্রি করব না, আমি 250 টাকার কমে বিক্রি করব না, এইটুকু বললে তুই সত্য কথা বলা হবে, মিথ্যা বলার তো কোনো দরকার নাই। কিন্তু অনেক ব্যবসায়ী খরিদ্দারের সাথে প্রতারণা করার জন্য এইভাবে মিথ্যা কথা বলে। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, যে সমস্ত ব্যবসায়ীরা সত্যবাদী আমানতদার, এদের হাসর হবে নবীগণের সাথে। নবীগণের সাথে যদি আমাদের হাসর হতে চাই, তাহলে আমাদের ব্যবসায় মিথ্যাবাদী হলে চলবে না, সত্যবাদী হতে হবে, সত্যবাদী হবে। 2 নম্বর, ব্যবসায়ী হতে হবে আমানতদার। আমানতদারির উদাহরণ শুনো, ব্যবসায়ের মাল আমি নিজের কাজে কিছুদিন ব্যবহার করি, তারপর আবার সেই মাল পরিষ্কার করে পরিপাটি করে দোকানে সাজিয়ে রেখে দিলাম, খরিদ্দার নূতন মাল মনে করে কিনে দিল, সত্যই কি আমি নূতন মাল বিক্রি করলাম না আমার ব্যবহার করা মাল? আমানতদারি রক্ষা হলো না খেয়ানত হইল? এইভাবে যারা ব্যবসায় খেয়ানত করে এবং মিথ্যা কথা বলে, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুজ্জারু ফুজ্জারুন ইয়াউমাল কিয়ামা, কিছু ব্যবসায়ী আছে যারা হাশরের মাঠে পাপিষ্ট বলে সাব্যস্ত হবে, কিছু ব্যবসায়ী আছে যারা হাশরের মাঠে পাপিষ্ট বলে সাব্যস্ত হবে, এরা কারা? যারা সত্যবাদিতার সাথে ব্যবসা করে, যারা আমানতদারিতার সাথে ব্যবসা করে। আর ব্যবসা যারা সত্যবাদিতার সাথে করে, আমানতদারির সাথে করে, তাদের হাসর হবে রাসূল বলে নবীগণ সিদ্দিকগণ শহীদদের সাথে। কাজে কাজেই যেমনভাবে নামাজ রোজা এবাদত বন্দেগী করা জান্নাতে যাওয়ার পথ, তেমনিভাবে জীবনের উপার্জিত মালগুলি হালাল উপায়ে উপার্জন করাও জান্নাতে যাওয়ার পথ। নামাজ রোজা এবাদত বন্দেগী না করলে যেমনভাবে জাহান্নামের শাস্তির যোগ্য হবে, মালের আমদানি রপ্তানি হালাল উপায়ে না করলেও জাহান্নামের শাস্তির যোগ্য হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মালের আমদানি রপ্তানি হালাল হওয়ার সহজ ব্যবস্থা ব্যবসা, মালের আমদানি রপ্তানি উভয়টা হারাম হওয়ার সহজ ব্যবস্থা সুদের কারবার, দুইটা কথা একসাথে এক আয়াতে বলে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। সুদা কথায় ব্যবসা হালাল, সুদ হারাম। আমাদের বোঝা দরকার ব্যবসা হালাল কেন আর সুদ হারাম কেন। যারা সুদের কারবার করে, সারা দুনিয়ার সমস্ত সুদের কারবারীদের সুদের পক্ষে যত যুক্তি আছে, এর মধ্যে একটা যুক্তিতে সবাই একমত, সারা দুনিয়ার সমস্ত সুদের কারবারীরা একটা যুক্তিতে একমত, সেটা হলো হাট থেকে যে লুঙ্গি আমি 200 টাকায় কিনে নিলাম, আমার দোকানে যদি সেই লুঙ্গি 250 টাকায় বিক্রি করি, পুঁজি খাটালাম কত টাকা, মুনাফা হাসিল করলাম কত টাকা। ব্যবসায় 200 টাকার পুঁজি খাটাবার পরে 50 টাকা মুনাফা নিলে যদি হালাল হয়, এমনি আমি আপনাকে 200 টাকা ঋণ দিলাম, ফেরত নিবার সময় 250 টাকা নিলাম, এখানে অত 200 টাকার পুঁজি খাটালাম, 50 টাকা মুনাফা অর্জন করলাম। ব্যবসায় 200 টাকার পুঁজি খাটিয়ে 50 টাকা মুনাফা নিলে যদি হালাল হয়, সুদের কারবারে 200 টাকার পুঁজি খাটিয়ে 50 টাকার মুনাফা নিলে হারাম হবে কেন। এগুলো সারা দুনিয়ার সমস্ত সুদের কারবারীদের সবচেয়ে বড় যুক্তি, সবচেয়ে বড় যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুক্তির বিভিন্ন মুখী জবাব দিয়েছেন, এর মধ্যে একটা সংক্ষিপ্ত জবাব হল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল বলে ঘোষণা করেছেন, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাকেই আল্লাহ হারাম বলে ঘোষণা করেছেন, এই জন্য তার মুনাফাটাও হারাম। এই ব্যাপারটা আমরা অতি সহজে বুঝতে পারি একটা উদাহরণের মধ্যে। এক ব্যক্তি বিয়ে করল, বিবির সাথে মিলামিশা করল, ফলে একটা সন্তান জন্ম হল। আপনারা কি মনে করেন সন্তানের জন্ম হারাম না হালাল? হালাল। আরেক ব্যক্তি বিয়ে ছাড়াই একটা নারীর সাথে মিলামিশা করল, তারও একটা সন্তান জন্ম হল, ওই সন্তানের জন্ম হালাল না হারাম? প্রথম ব্যক্তিও একটা নারীর সাথে মিলামিশার ফলে সন্তান জন্ম দিল, দ্বিতীয় ব্যক্তিও একটা নারীর সাথে মিলামিশার মাধ্যমে সন্তান জন্ম দিল। প্রথম ব্যক্তির সন্তানের জন্ম হালাল কেন, দ্বিতীয় ব্যক্তির সন্তানের জন্ম হারাম কেন? একমাত্র জবাব, প্রথম ব্যক্তির মিলামিশা হালাল, এই জন্য তাদের সন্তানের জন্ম হালাল, দ্বিতীয় ব্যক্তির মিলামিশা হারাম, এই জন্য তাদের সন্তানের জন্ম হারাম। ঠিক যেমনভাবে যেখানে মিলামিশা হালাল হয় সেখানে সন্তানের জন্ম হালাল হয়, যেখানে মিলামিশা হারাম হয় সেখানে সন্তানের জন্ম হারাম হয়, তেমনিভাবে যেখানে কারবারটা হালাল হয় সেখানে তার মুনাফাটাও হালাল হয়, যেখানে কারবারটাই হারাম হয় সেখানে তার মুনাফাটাও হারাম। ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও। সুদকুরদের যুক্তির জবাব আল্লাহ কেমন চমৎকারভাবে দিয়েছেন, আপনারা কি পরিষ্কার বুঝতে পেরেছেন? আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দিতে পারবেন। ব্যবসায়ের মুনাফা যদি হালাল হয়, সুদের মুনাফা হারাম হবে কেন? ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য তার মুনাফাও। সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাটাও। সুদকুরদের যুক্তির এক জবাব, আল্লাহ যত জবাব দিয়েছেন এর একটা জবাব। সুদকুরদের যুক্তির আরেক জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে ইমানদার, আল্লাহকে ভয় কর। আজকাল যে সমস্ত নাস্তিক মুরতাদ মুসলমান সমাজের ফাঁকে ফাঁকে আগাছার মতো গজায়, এরা কোরআনের যে কোনো কথার বিরুদ্ধে অত্যন্ত হাস্যকর পদ্ধতিতে আপত্তি উঠায়। এখানেও এদের আপত্তি। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে কি আল্লাহ একজন ভয়ঙ্কর? কার প্রশ্ন? নাস্তিকদের এই প্রশ্নের জবাব হল, আল্লাহ ভয়ঙ্কর নয়, আল্লাহ ভয়ঙ্কর নয়। অপরাধীদের জন্য আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। আল্লাহ নিজেই ভয়ঙ্কর না অপরাধীদের জন্য আল্লাহর শাস্তি ভয়ঙ্কর? সুতরাং আল্লাহকে ভয় করো মানে আল্লাহর শাস্তিকে ভয় করো এবং অপরাধ বর্জন করো, গুনাহ। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারে যারা জড়িত তারা এই মুহূর্তেই সুদের কারবার বয়কট করো, সুদের কারবারের বাকি অংশ বন্ধ করো। ইন কুনতুম মুমিনীন, সত্যই যদি তোমরা মুমিন হয়ে থাকো, আর যদি তোমাদের অবস্থা এমন হয়, একদিকে মুমিন হওয়ার দাবি করো অপরদিকে সুদের কারবার না ছাড়ো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। সুদের কারবারীদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ফাজানু বিহারবিক মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে পারবে না, নাকি পারে কেউ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে? পারবে না। তাহলে সুদের কারবার বয়কট করার পদ্ধতি কী শুরু? ওয়া ইন তুবতুম, যদি সুদের কারবার ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দেওয়ার পদ্ধতি হলো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যে পুঁজি নিয়োগ করেছিলে সেটা ফেরত পাবে, মুনাফা পাবে, মুনাফা পাবে। আর যে মূলধন ঋণ হিসাবে গ্রহণ করেছিল সেটা ফেরত দেবে, মুনাফা দেবে। একটা সুদের কারবারের প্রধান পক্ষ হয় দুইটা, একটা সুদের ঋণ দাতা আর একটা সুদের ঋণ গ্রহীতা। বুঝে থাকলে বলুন, একটা সুদের কারবারের প্রধান পক্ষ কটা? সুদের ঋণ দাতা আর সুদের ঋণ গ্রহীতা। আনুষঙ্গিকভাবে আরও দুই পক্ষ এর মধ্যে জড়ায়, আনুষঙ্গিকভাবে আরও দুইটা পক্ষ তার মধ্যে জড়ায়। একটা পক্ষ হইল সুদের কারবারের দলিল যারা লেখে এরা, আর একটা পক্ষ হইল দুইজনের সুদের কারবারের দলিলে যারা সাক্ষী হয়। তাহলে সর্বমোট সুদের কারবারে কতটা পক্ষ? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লানাল্লাহু আলা আকিলির রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যে সুদ খায় এক পক্ষ, যে সুদ দেয় আরেক পক্ষ, যে সুদের দলিল লেখে আরেক পক্ষ, যে সুদের কারবারের সাক্ষী হয় আরেক পক্ষ, এই চারো পক্ষের প্রতি আল্লাহর লানত, চারো পক্ষের প্রতি আল্লাহর লানত। কেন লানত? আল্লাহ বলেন, ওয়াইন তুবতুম, তোমরা যদি সুদের কারবার বয়কট করতে চাও, সুদের কারবার যদি বর্জন করতে চাও, তাহলে বর্জন করার পদ্ধতি হল যে পক্ষ ঋণ দিল সেই পক্ষ শুধু মূলধন ফেরত নেবে, মুনাফা নেবে না। যে পক্ষ ঋণ নিল সে শুধু মূলধন ফেরত দেবে, মুনাফা দেবে না। কারণ ঋণ দিয়ে মুনাফা নেওয়ার নাম সুদ, ঋণ দিয়ে মুনাফা নেওয়ার নাম সুদ। এখানে এসে সুদ করে না বলে, মুনাফাই যদি পেলাম না তাহলে ঋণ দেব কেন? এই আরেক যুক্তি সুদ করতে, বিনা মুনাফায় আমি আমার টাকা অপরকে দেব কেন? এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হল অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত আমার এক ভাইকে আমার সামর্থ্য অনুযায়ী ঋণ দেব সওয়াবের জন্য, বিনা মুনাফায় ঋণ দেব কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার অভাবগ্রস্ত ভাইকে একটা নির্ধারিত মেয়াদের জন্য কিছু টাকা ঋণ দিল, যে মেয়াদের জন্য ঋণ দিল সেই মেয়াদের প্রতিদিন যত টাকা ঋণ দিল তত টাকা খয়রাত করার সব তার আমল নামায় লেখা হল। মেয়াদ শেষ হওয়ার পরে যদি ঋণ গ্রহিতা অনুনয় বিনয় করে বলে, ভাই তোমার টাকাগুলি আমি জোগাড় করতে পারি নাই, আরেক দফা আমাকে সময় দাও, দ্বিতীয় দফার বর্ধিত সময়ে প্রতিদিন এর ডাবল টাকা খয়রাত করার সব তার আমল নামায় লেখা হল। হাদিস বুঝে থাকলে বলুন, আমার টাকা একজন অভাবগ্রস্ত বিপদগ্রস্তকে আমি বিনা মুনাফায় ঋণ দেব কেন? এই সুদকর্মীদের প্রশ্নের এক জবাব, ঋণ দেব কেন সওয়াবের জন্য। বলুন কোনো মুসলমান কোনো বিপদগ্রস্তকে ঋণ দেবে তার রক্ত শোষণের জন্য, তার কাছ থেকে মুনাফা গ্রহণের জন্য, না নিজের সওয়াব হাসিল করার জন্য? দুই নম্বর কারণ, বিনা মুনাফায় ঋণ দেব কেন? সেবার জন্য। এটাও একটা গরিবের সেবা, ধনীদের পক্ষ থেকে গরিবদেরকে সেবা করার পদ্ধতি দুইটা, ধনীদের পক্ষ থেকে গরিবদেরকে সেবা করার পদ্ধতি দুইটা। নাম মনে রাখবেন, একটা পদ্ধতি হল দাবিমুক্ত দান, দাবিমুক্ত, তোমাকে দান করে দিলাম, আমার কোনো দাবি দেওয়া নাই, আমাকে আর ফেরত দিতে হবে না, এটার নাম দাবিমুক্ত। দুই নম্বর পদ্ধতি হল মুনাফামুক্ত ঋণ, আমার কথা বুঝে থাকলে বলুন, ধনীদের পক্ষ থেকে গরিবদেরকে সেবা করার পদ্ধতি কোটা, একটার নাম দাবিমুক্ত দান আর একটার নাম মুনাফামুক্ত ঋণ। তাহলে বিনা মুনাফায় ঋণ দেব কেন সেবার জন্য, বিনা মুনাফায় ঋণ দেব কেন এক নম্বর জব সওয়াবের জন্য, দুই নম্বর জব সেবার জন্য। সুদকর্মীদের প্রশ্ন হল বিনা মুনাফায় ঋণ দেব কেন? সুদের কারবার বয়কটকারীদের জবাব দুইটা, এক নম্বর সওয়াবের জন্য, দুই নম্বর সেবার জন্য। বলুন আপনারা, মুনাফামুক্ত ঋণ দেব কেন? সওয়াবের জন্য, আমার নিজের সওয়াবের জন্য, আমার অভাবগ্রস্ত ভাইয়ের সেবার জন্য। সুদিকারবারীদের সোয়াবেরও দরকার নাই, সেবারও দরকার নাই। তুমি বাঁচবে না মরবে সেটা আমার দেখার ব্যাপার, তোমার অভাব গেল না রইল সেটা আমার দেখার ব্যাপার না, তুমি কত বড় বিপদে পড়ে আমার কাছে ঋণ নিতে আসছো সেটা আমার দেখার ব্যাপার না। আমার কাছ থেকে ঋণ নিতে হলে মুনাফা কত দিবে আগে সাব্যস্ত করো, যে সেবা না সুসং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। সুদের কারবার, সুদি মুনাফা হারাম কেন? কারবারটাই হারাম এই জন্য মুনাফাও হারাম, এক জব। দুই নম্বর, সুদের কারবার হারাম কেন? সুদের কারবারের মাধ্যমে ধনীদের পক্ষ থেকে গরিবদেরকে শোষণ করা হয়, এই জন্য আল্লাহ বলেন ওয়াইন তুবতুম, যদি সুদের কারবার বয়কট করতে চাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, মূলধন ফেরত পাবে, মুনাফা পাবে না, কারণ লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, ঋণ দিয়ে যে মুনাফা নেওয়া হয় এই মুনাফা নেওয়ার মাধ্যমে ধনীদের পক্ষ থেকে গরিবদেরকে শোষণ করা হয়, এই জন্য সুদের কারবার হারাম। ব্যবসায়ের মাধ্যমে শোষণ করা হয় না, ব্যবসায়ের মাধ্যমে খরিদ্দার বিক্রেতা নির্বিশেষে উভয়ে উভয়কে সহযোগিতা দান করা হয়। ব্যবসা হালাল কেন, সুদ হারাম কেন? ব্যবসায়ের দ্বারা গরিবেরও অভাব দূর হয়, ধনীরও অভাব দূর, অভাব দূর হওয়ার একটা ব্যবস্থা। এখানে আবার প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি অভাব দূর করা ব্যবসার কাজ না আল্লাহর কাজ? অভাব দূর করার মালিককে, তাই আমি ব্যবসা করতে যাবো কেন? এরকম প্রশ্ন করে যারা ওই দুধে কাঁটা বাঁচতে চায়, এদের প্রশ্নের জবাব হলো রোগ মুক্তির মালিককে, তাইলে আমি ওষুধ খেতে যাব কেন? এই প্রশ্নের যেই জবাব, আমার অভাব দূর করার মালিক আল্লাহ, তাহলে আমি ব্যবসা করতে যাব কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, ঔষধ খাতে খেতে যাব কেন? এটা একটা উসিল্লা, আমার দায়িত্ব। ঠিক তেমনিভাবে অভাব দূর করার মালিক আল্লাহ, আমি ব্যবসা করতে যাব কেন? এটা একটা উসিল্লা, আমার দায়িত্ব। উসিলা অবলম্বন করার জন্য, দায়িত্ব পালন করার জন্য যেভাবে আমি ঔষধ ব্যবহার করি, ঠিক তেমনিভাবে উসিলা গ্রহণ করার জন্য, দায়িত্ব পালন করার জন্য আমি ব্যবসা করি। এর উসিলায় আল্লাহ আমাকে অভাব দূর করে দিবেন, এর উসিলায় আল্লাহ আমাকে রূপ মুক্তি দান করবেন। তো ব্যবসার দ্বারা ধনীদেরও অভাব দূর হয়, গরিবদেরও অভাব দূর হয়, এই জন্য ব্যবসা হালাল। সুদের কারবারের দ্বারা ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়, এই জন্য সুদের কারবার হালাল। দুইটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার, যে ব্যবসার দ্বারা ধনীরও অভাব দূর হয় কীভাবে, গরিবেরও অভাব দূর হয়, আর সুদের কারবারের দ্বারা ধনী আরও ধনী হয় কীভাবে আর গরিব আরও গরিব হয় কীভাবে, এই দুই কথার পার্থক্য না জানার কারণেই বর্তমান সমাজের অনেক মুসলমান হালাল ব্যবসায় না গিয়া সুদের কারবারে যায়, অথচ হালাল ব্যবসায়ীদের হাসর হবে নবীগণের সাথে, হালাল ব্যবসায়ীদের হাসর হবে নবীগণের সাথে। ব্যবসায়ের দ্বারা ধনী গরিব উভয়ের অভাব দূর হয় কি? ধনী তো এমনিই ধনী, তার আবার অভাব কিসের আর দূর হওয়ার প্রশ্ন কেন? ধরুন একটা লোক আমাদের সমাজে 10 কোটি টাকার মালিক, আপনারা কি মনে করেন লোকটা গরিব না ধনী? ধনী, 10 কোটি টাকা আছে তার, কিন্তু 1 কেজি চাউলও নাই করে তার, টাকার জন্য সে গরিব নয় কিন্তু চাউলের জন্য অভাবগ্রস্ত, তার টাকার অভাব নাই কিন্তু চাউলের অভাব আছে কিনা, তাহলে ধনীর অভাব হয়, ধনীর অভাব হয়। এই ধনী তার টাকা নিয়ে চাউলের বাজারে গেল, আরেকজন গরিব মানুষ চাউলের ব্যবসায়ী, 1000 টাকার চাউল কিনে 1200 টাকা বেশি। এই 1000 টাকার পুঁজি ছাড়া তারা কোনো টাকাই নেই। এই লোকটা ধনী না গরিব? গরিব। গরিব চাউল ব্যবসায়ী 1000 টাকার চাউল কিনে বাজারে বেচতে গেল, আর 10 কোটি টাকার মালিক এই চাউল কেনার জন্য 1200 টাকা নিয়ে বাজারে গেল। চাউলের ব্যবসায়ী তো গরিব, এমনি অভাবগ্রস্ত, আর 10 কোটি টাকার মালিকেরও চাউলের অভাব আছে। দুজন গেল বাজারে, 10 কোটি টাকার মালিক তার 1200 টাকা চাউল ব্যবসায়ীকে দিল, আর চাউলের ব্যবসায়ী তার 1 মণ চাউল 20 টাকা 10 কোটি টাকার মালিককে দিল। এই চাউলের ব্যবসায়ী তার মূল পুঁজি 10,000 টাকা আগামী দিনের চাউল কেনার জন্য রেখে দিল, আর 200 টাকার মুনাফা দিয়া চাউল ডাইল নুন মরিচ কিনে নিয়ে খানা ফাক করে বিবি বাচ্চাকে নিয়ে খাইল। পুঁজি খোয়া গেল না পুঁজি ঠিক রইল? তার অভাব কিছু বুঝলো কিনা? কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। আর 10 কোটি টাকার মালিক যে চাউলের জন্য অভাবই ছিল, সে 1200 টাকা এই 1 মণ চাউল নিয়ে কিনে নিয়ে তার চাউলের অভাব দূর হইল কিনা? তাহলে কি সাব্যস্ত হইল? ব্যবসার দ্বারা গরিবেরও অভাব দূর হয়, ধনীরও অভাব দূর হয়। এই জন্য আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করেছে। ব্যবসা হালাল কেন? ব্যবসায়ের মাধ্যমে ধনী ধনীরও অভাব দূর হয়, গরিবেরও অভাব দূর হয়, এই জন্য ব্যবসা হালাল। এখন আসেন সুদের কারবার হারাম কেন? ধরুন একটা কথার কথা, আমি 10 কোটি টাকার বলি, আপনি একজন গরিব কৃষক, মাত্র 2টা হালের গরু আছে, এই 2টা হালের গরু দ্বারা আপনি অপরের জমি বর্গা চাষ করেন, অর্ধেক ফসল আপনি পান, অর্ধেক ফসল জমিনের মালিকে পান। তো কথার কথা, আপনার একটা হালের গরু মরে গেল, অপরের জমি চাষ করে যে সংসার চালাইতেন সেই সুযোগও কি রইল? নাই। এখন অপরের জমি বর্গা চাষ করে সংসার চালাইতে হইলে আপনার গরু একটা কিনতে হবে, একটা গরু কেনার পয়সা তো আপনার কাছে নাই। আমার 10 কোটি টাকা আছে, আপনি আসলেন আমার কাছে ঋণ নেওয়ার জন্য, আমাকে 20,000 টাকা ঋণ দিন, আমি হাল চাষ করে ফসল ফলাবার পর ফসল বিক্রি করে আপনার টাকা পরিশোধ করে। আমি আপনাকে বললাম তোমার হালের গরু মরে গেল না কি হইল তা আমার দেখার ব্যাপার নয়, আমার কাছ থেকে 20,000 টাকা নিতে হইলে ফেরত দেওয়ার সময় 25,000 টাকা দিতে হবে, 5,000 টাকা মুনাফা দিতে হবে। আমাকে যদি তুমি মুনাফা না দাও তাহলে তোমাকে আমি ঋণ দেব না, এটাই সুদকুরদের স্বভাব। গরিব না খাইয়া মরলে তার কিছু আসে যায় না, তার মুনাফার দরকার। এটাকে আমাদের আঞ্চলিক পরিভাষায় বলে মুরগা বেচতে গেল না দুদকে গেল, সেটা আমার দেখার ব্যাপার নয়, আমার হালুয়া রুটির দরকার। এই স্বভাবটা হইল সুদকুরদের। সুদকুরদের এই স্বভাবটা কাদের? সুদকুরদের। তুমি গরিব না খাইয়া মরলা কিনা সেটা আমার দেখার ব্যাপার নয়, আমার মুনাফার দরকার। আমি আপনাকে শর্ত করলাম 20,000 টাকা ঋণ দেব তোমাকে, 1 বৎসর পরে তুমি যে বর্গা চাষ করবে জমি সেই জমির ফসল বিক্রি করে আমাকে 25,000 টাকা দিতে হবে। আপনি বাধ্য হইয়া আমাকে 5,000 টাকা মুনাফা দেওয়ার ওয়াদা দিয়া 20,000 টাকা ঋণ দিলেন। শেষ পর্যন্ত আপনি আপনার যা কিছু ছিল সবগুলি বিক্রি করে নিয়েছিলেন 20,000 টাকা, ফেরত দিলেন 25,000 টাকা। যেই টাকা ঋণ নিয়েছিলেন তা তো দিলেন, আরও 5,000 টাকা অতিরিক্ত মুনাফা দিলেন। অতিরিক্ত মুনাফা দিতে গিয়ে আপনি আগের মতো গরিব রইলেন না আরও গরিব? আর আমি তো আগের থেকেই ধনী, এর মধ্যে আবার 20,000 টাকা দিয়ে 5,000 টাকা মুনাফাও পাইলাম, আগের মতো ধনী রইলাম না আরও ধনী? তাহলে সুদের কারবারের দ্বারা কি হয়? গরিব আরও গরিব হয়, ধনী আরও ধনী হয়। আমার ভাষায় বলি বড়টা আরও বড় হয়, মরাটা আরও মরে। বড়টা আরো বড় আর মরাটা আরো মরে। এই জন্য আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। কিছুটা বুঝে আসলো? ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন কেন? ব্যবসার দ্বারা গরিবেরও অভাব দূর হয়, ধনীরও অভাব দূর হয়। সুদের কারবারকে হারাম করেছেন কেন? সুদের কারবারের দ্বারা বড়টা আরো বড় হয়, বড়টা হারাম। এই জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফ একটা সুদের কারবারের সত্যতা গুলো, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন একটা সুদের কারবারের 99টা গুণ। এই 99টা গুণার মধ্যে যেই গুণাটা সবচেয়ে ছোট সেই গুণাটা হল আপন মায়ের সাথে জিনা করার সম্ভাবনা। আরেক হাদিসে রাসূল বলেন যে সুদ খায় তার যে পরিমাণ গুণা ওই 99টা, যে সুদ দেয় তারও সেই পরিমাণ গুণা 99টা, যে সুদের সাক্ষী হয় তারও সমান গুণা 99টা, যে সুদের দলিল লেখে তারও সমান গুণা কতটা? আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে 10 কোটি টাকার মালিক সুদের কারবার করিয়া মুনাফা হাসিল করলো, তার আমল নামায় 99টা গুণা লেখা হইল, ভালো কথা। বিপদগ্রস্ত লোকটা বিপদে ফিরিয়া মুনাফা দিল, তার কেন 99টা গুণা হবে? ধনী লোকটা তো এমনিই ধনী, আরো সুদের কারবারের মাধ্যমে আরো বড় ধনী হওয়ার চেষ্টা করলো কেন? এই কারণে তার 99টা গুণা। গরিব লোকটা তো বিপদে ফিরিয়া সুদে মুনাফা দিয়া ঋণ নিল, তার কেন 99টা গুণা হবে? এর কারণ হলো তুমি মরাটা আরো মরতে গেলা কেন, এই জন্য তোমার গুণ কেন? বড়টা আরো বড় হতে চায় কেন, এই জন্য তারও 99টা গুণা। তুমি মরাটা আরো মরতে গেলে কেন, এই জন্য তোমারও 99টা গুণা। কথা বুঝলেন কিনা দেখো। দুইটা কথা পরিষ্কার হইল কিনা? আল্লাহ যে সুরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। সুদের ব্যবসা হালাল কেন দেখি যো, আপনি আমারিতে যেতে পারেন কিনা? ব্যবসা হালাল কেন? এর মাধ্যমে গরিবেরও অভাব দূর হয়। সুদের কারবার হারাম কেন? এর মাধ্যমে বড়টা আরো বড় হয়, মরাটা আরো। এখানে একটা প্রশ্ন আসে, সমস্ত সুদের কারবারের এক পক্ষ ধনী আর এক পক্ষ গরিব থাকে না? আজকাল অনেক সুদের কারবার এমন আছে যে লেনদেনকারী উভয় পক্ষ ধনী থাকে। যেমন এক ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সে তো এমনিই ধনী, ব্যাংক থেকে আরো 10 কোটি টাকা ঋণ নিল বিনা মুনাফায় না মুনাফা দেওয়ার শর্তে। এই লোক তো মরাটা আরো মরতে গেছে, এটা তো সুদের ঋণ সুদি মুনাফা দিয়া আরো বড় হইতে গেছে। তাহলে অনেক সুদের কারবার এমন আছে যেখানে উভয় পক্ষ বড়টা আরো বড় হয়, মরার কোনো কারবারই কেন নেই। কথা বুঝলেন কি না? তাহলে সুদের কারবারের দ্বারা শুধু বড়টা আরো বড় হয় আর মরাটা আরো মরা, এই যুক্তি তো কাটলো না। 10 কোটি টাকার মালিক যেই লোক, সেই লোক যদি ব্যাংক থেকে আরো 10 কোটি টাকা ঋণ নেয় দেখি মরাটা আরো মরতে গেল না তো? তাহলে আগের যুক্তি খাটলো কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন তুমি তো বিপদে পরে ঋণ করছো না, তুমি ঋণ করছো ব্যবসা করার জন্য, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, আর যে ঋণ দিছে সেও ঋণ দিছে তোমার ব্যবসায়ের জন্য। কাজেই ব্যবসার নীতিমালা হলো একজনে ব্যবসা করে আরেকজনে পুঁজি খাটায়, এই তো দুইজনে মিলে ব্যবসা হয়। কোনো কোনো ব্যবসায়ী নিজের পুঁজি দিয়া নিজে ব্যবসা করে, আর কোনো কোনো ব্যবসায়ী নিজের পুঁজি না থাকা অপরের কাছ থেকে পুঁজি নেয় আর ব্যবসা করে নিজে। এই ব্যবসায় অংশীদার কজন? দুইজন। যে ব্যবসা করে সে একজন, আর যে পুঁজি দিল সে আরেকজন। দুইজনে মিলে ব্যবসা করে, মুনাফা হইলে পুঁজিদাতা মুনাফা দিবে অর্ধেক 50-50, ক্ষতিগ্রস্ত হইলে আপনাদের বিবেকে কি কয়, যে রূপটা ফুটি খাটাইয়া মুনাফা পাইলে অর্ধেক মুনাফা হইলে অর্ধেক মুনাফা পায়, এই রূপটা ফুটি খাটাইয়া ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতি একতরফা যাওয়া দরকার না ক্ষতিটা উভয় পক্ষে দেওয়া দরকার। কিন্তু সুদের কারবারিরা এই যে 10 কোটি টাকা ঋণ দিল, তোমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হইলে আমি দায়ী না, মুনাফা হইলে আমাকে অংশ দিতে হবে। এটা কোন বিচার না অবিচার? এই অবিচারের কারণে ধনী লোকেরাও যদি সুদের ঋণ নেয় তবু হারাম, এই অবিচারের কারণে। কথাটা কি আপনারা বুঝতে পারলেন? এই অবিচারের কারণে হারাম। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জুহে মেরে হ্যাঁ মেরে জুহে হ্যাঁ হ্যাঁ। তোমার যদি মুনাফা হয় ব্যবসায়, আমি যেহেতু পুঁজি খাটাইলাম এই জন্য মুনাফার চুক্তি আমি পাব, তোমার যদি ব্যবসা ক্ষতি হয় তাহলে আমি যে পুঁজি খাটাইলাম এই জন্য ক্ষতির অংশ আমি নেব না। এটা কি নিরপেক্ষ বিচার না একতরফা অবিচার? এই একতরফা অবিচারের কারণে সুদের ঋণ যদি ধনিয়ে নেয় তবুও হারাম, একতরফা অবিচারের কারণে সুদের ঋণ যদি ধনী লোকেরা গ্রহণ করে তবুও হারাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يا آية ترجمه বলে আজকের মত কথা শেষ করার চেষ্টা। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, এর অর্থ হইল যারা সুদ খায়। যারা সুদ খায় কইলেন কেন? সুদের টাকা চিবাইয়া খায় না সুদের টাকা দিয়া বিল্ডিংও বানায় খাই লোক? আল্লাহ খায় কইলেন কেন? সুদ শব্দের সাথে খাওয়ার সম্পর্ক কি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, দুইটা ছেলে যদি একটা চকলেট নিয়ে কারাকারি লাগে, ছেলে ফেলেরাই তখন কারাকারি লাগে কিনা, দুইটা ছেলে যদি একটা চকলেট নিয়ে কারাকারি লাগে, যতক্ষণ পর্যন্ত চকলেটটা একটা ছেলের হাতে থাকে ততক্ষণ পর্যন্ত আরেকটা ছেলে কেড়ে নেওয়ার সম্ভাবনা বাকি থাকে। কিন্তু একটা ছেলে যদি এত বড় সালাক হয় যে চকলেট হাতে রাখে না মুখে দিয়ে কিল্লা ফেলে, তাহলে দ্বিতীয় ছেলে আরও নিতে পারবে? যেমনভাবে কোনো জিনিস খেয়ে ফেললে আর কেউ নেওয়ার সম্ভাবনা বাকি থাকে না, ঠিক তেমনিভাবে সুদকুরের দল যদি তোমার পুঁজি নিয়ে করতে পারে তাহলে তোমার মুনাফা আর কেউ ফিরাইতে পারবে না, মুনাফা না নিয়ে তোমাকে ছাড়বে না। আমি কুমিল্লার এক জায়গায় গেছিলাম কয়েক বছর আগে সম্মেলন, সেখানে গিয়া দেখলাম এক ধনী এক গরিব রে ঋণের মুনাফার শর্তে ঋণ দিছিল। গরিব লোকটা মূল ঋণ পরিশোধ করেছে, মুনাফাও পরিশোধ করেছে, সামান্য পয়সা মুনাফার বাকি আছে পরিশোধ করা, হাতে ধরে পায়ে ধরে মাফ সাহেব ভাই মূলধন ফেরত দিলাম মুনাফাও দিলাম কিছু টাকা বাকি আমাকে মাফ করে দাও। সুদকুর গরিব লোকটাকে বলে কবর গেলে ফিরিস্তা যে আমার গুড় যদি মারবো কিছু কম মারবে না তো, তাহলে তোমার কাছ থেকে মুনাফা কিছু কম নিব কেন? চিন্তা করে দেখেন সুদকুরের অন্তর কত পাষাণ হয়ে থাকে, এবং জেনে শুনে ফিরিস্তা যে মারবো গুড় যদি একবারে এই বিশ্বাসও আছে, ফিরিস্তা মারে সময় তো কম মারতো না, তো তোমার কাছ থেকে মুনাফা কম নেব কেন? এই জন্য সুদকুরের মুনাফা থেকে কেউ রেহাই পাইতে পারে না, যেমনভাবে চকলেট কাইরে নিয়া গিললে ভালো আর কেউ নিতে পারে না। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ যারা সুদ নেয় না কইয়া যারা সুদ খায় কিছু, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদ খায় এরা আমার গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করে। কি মস্তানি? তুমি না খাইয়া মারলে আমার কিছু আসে যায় না, আমার ঋণ নিলে মুনাফা দিতেই হবে, এই হলো মস্তানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য সুদকুরের দলকে আমি হাসরের মাঠে মস্তান বানাইয়া উঠাইব। জিন বুতে ধরলে যেমন ভাবে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু তারা আঘাত করলে ব্যথাটের পায়, ঠিক তেমনিভাবে সুদকুরের দলকে আমি হাসরের মাঠে বুতে ধরা মাতালের মতো মস্তান বানাইয়া রাখবো। যেহেতু তারা দুনিয়াতে আমার গরিব বান্দাদের সাথে মস্তানি করেছিল, এই মস্তানির বিচারটা মস্তান বানাইয়ে করবো হাসরে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে হাসরের মাঠে এক একটা সুদকুর যে দাঁড়াবে, এক একটা সুদকুরের পেট হবে বিশাল গুদামের সমান মোটা। হাসরের মাঠে দাঁড়াবে যে সমস্ত সুদকুরেরা, এক একটা সুদকুরের পেট হবে এক একটা বিশাল গুদামের সমান মোটা। সুদকুরের পেট হাসরের মাঠে এত মোটা হবে কিভাবে? রাসূল বলেন অসংখ্য বিচ্ছু আর অগণিত অজগর সাপ তার পেটে ঢুকাইয়া হাসরের মাঠে দাঁড়িয়ে হবে। শত শত হাজার হাজার অজগর সাপ যেই ফেটে ঢুকানো হবে, এই ফেটটা কত মোটা হবে আপনারাই আন্দাজ। এই হাসরের মাঠে বিচারের আগেই সুদকুরের এই শাস্তি কেন? আমার গরিব বান্দাদেরকে নিয়ে মস্তানি করেছিল। আবার মস্তানির পক্ষে যুক্তি দেয়, ব্যবসায়ের মুনাফা যদি হালাল হয় সুদের মুনাফা হারাম হবে কেন? এই যুক্তির জবাবে আল্লাহ বলেন ব্যবসা কারবারটাই হালাল, এই জন্য তার মুনাফাও হালাল, সুদের কারবারটাই হারাম, এই জন্য তার মুনাফাও হারাম। তারপর আল্লাহ বলেন فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ। আমি আল্লাহর এই বিবরণ জানার পরে, উপদেশ শোনার পরে যদি কোনো সুদকুর যথারীতি তওবা করে সুদের কারবার ছেড়ে দেয়, তাহলে আমি তার অতীতের গুনাহ মাফ করে দেব। وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ। কিন্তু আমি আল্লাহ সুদের কারবারকে হারাম ঘোষণা দেওয়ার পর যারা এটাকে বৈধ প্রমাণের চেষ্টা করবে, সুদের কারবারকে বৈধ প্রমাণের চেষ্টা যারা করবে, আল্লাহ বলেন তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান কানা ফি কলবিহি মিসকালা মিসকালু হাব্বাতিন মিন খারদালি মিন ঈমান দাখালাল জান্নাহ। যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ঈমানও থাকবে, সেও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আর সুদের কারবারকে যারা বৈধ প্রমাণের চেষ্টা করবে, আল্লাহ সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের শেষের অংশে বলেন এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। সারমর্ম হলো সুদের কারবারকে বৈধ প্রমাণের চেষ্টা করলে ঈমানের লেশ মাত্র থাকে না, বেঈমান হয়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কাল হাসরের বিচারে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জবাবে যেন ধরা না পড়ি। 3 নম্বর প্রশ্ন হবে মাল উপার্জন করেছ হালাল না হারাম, 4 নম্বর প্রশ্ন হবে মাল খরচ করেছ হালাল কাজে না হারাম কাজে, এই 2 প্রশ্নে যেন ধরা না পড়ি। এই জন্য দুনিয়ার জীবনের সকল মাল হালাল উপায়ে আমদানি করা দরকার, সকল মাল হালাল কাজে খরচ করা দরকার। হালাল কাজে মাল খরচ করার 7 আল্লাহ 3টা নির্ধারণ করে দিয়েছে। উপার্জিত মাল আমদানিও করতে হবে হালাল হালাল উপায়ে, খরচও করতে হবে হালাল কাজে। উপার্জিত মাল হালাল কাজে খরচ করার 7 আল্লাহ 3টা নির্ধারণ করে দিয়েছে। 1 নম্বর নিজের সংসারের দরকারে খরচ করো, সবচেয়ে বেশি সব ধর্মের কাজে সাহায্য করলে যে পরিমাণ সব, সংসারের দরকারে যে খরচ হয় ওইটাতে এর চেয়ে বেশি সব। গরিব মিসকিনকে দান করলে যে পরিমাণ সওয়াব, নিজের বিবি বাচ্চাকে খাওয়াইয়া তার চেয়ে বেশি চলে। এই কথা শুনলে আবার অনেকে বলে তাহলে আমি বেশি সোয়াবের কাজেই খরচ করবো, কম সোয়াবের কাজে আর খরচ করবো। আগামীকাল থেকে মসজিদে যে পয়সা দেওয়ার কথা ছিল সেটা আমার বিবি বাচ্চাকে দেবো, আগামীকাল থেকে ফকিরকে যা দেওয়ার কথা ছিল সেটা আমার বিবিকে দেবো। আমি বেশি সোয়াব দরকার, আমার কম সোয়াবের দরকার নাই, এমন যুক্তিও কেউ কেউ দেয়। আমি এদের উদ্দেশ্যে বলতে চাই, বাজারে স্বর্ণের মূল্য বেশি না লবণের মূল্য বেশি? তাহলে যার বড় স্বর্ণ আছে তার আর লবণ কিনার কি দরকার? এই প্রশ্নের যেই জবাব, যে সংসারের কাজে খরচ করে তার আবার মসজিদে দান করার কি দরকার, ওই প্রশ্নেরও সেই জবাব। কথা বুঝলাম ইসব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল উপার্জিত মাল খরচ করার তিনটা খাত নির্ধারণ করে দিচ্ছেন। এক নম্বর খাত হলো সংসারের দরকারে খরচ করো, দুই নম্বর খাত হলো গরিবের সাহায্যে খরচ করো, তিন নম্বর খাত হলো ধর্মের কাজে খরচ করো। সংসারের দরকারে খরচ করা ও সওয়াবের কাজ, গরিবের সাহায্যে খরচ করা ও সওয়াবের কাজ, ধর্মের কাজে খরচ করা ও সওয়াবের কাজ। এই তিনটা খাতে আমাদের উপার্জিত মাল খরচ করি, চতুর্থ কোনো খাতে যদি খরচ না করি তাহলে হাসরের মাঠে চার নম্বর প্রশ্নে ধরা পড়তে হবে না। বুঝে থাকে বলুন, উপার্জিত মাল কত খাতে খরচ করলে হালাল হয়? এক নম্বর সংসারের দরকার, দুই নম্বর গরিবের সাহায্য, তিন নম্বর ধর্মের সাহায্য। এইভাবে আল্লাহ আমাদেরকে হালাল উপায়ে উপার্জিত মাল এই তিন খাতে খরচ করার মাধ্যমে আমাদেরকে দুনিয়া আখেরাতে শান্তি সুখ শান্তির জীবন লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা পক্ষ থেকে এখন প্রশ্ন করা হচ্ছে, ঋণ নিলে মুনাফা দিতে হবে, আলোচনা হচ্ছে যখন যাব, ঋণ নিলে মুনাফা দিত না, কিতা দিত মূলধন। কিন্তু আমাদের সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা মূলধন ফিরত দেয় না। ঋণ নিয়ে মুনাফা দিব দূরের কথা, যে খান দিছিল ওখান দেয় না। এবার আর কিতাও ইব, আপনারা প্রশ্ন করছো, এবার আর কিতাও ইব হইলেই কি আগে হই? তোমার সব যার কাছ থেকে ঋণ দিছে তারে দিবাই, আর তার গুণা তুমি নিবাই, হয়েছি নিজ। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى هذا الرحيم دعاء نرجوه غنيما. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله إن مبارك سمعنا لك قبول منظور করো আমিন। يا الله إن قرآن আদি থেকে যা কিছু আলোচনা হইলো আমরা নে বুঝার আর আমল করার তৌফিক দান করো আমিন। يا الله এই সম্মেলনের ছিলে আমরা জিন্দেগানে হেদায়েত করো আমিন। يا الله সমস্ত মুমিন মুসলমান জিন্দেগানে নেজাত দান করো আমিন। يا الله আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছে প্রত্যেকের এক দোয়ারে কবুল আর মঞ্জুর করো আমিন। يا الله যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের এক ঘোষণারে কবুল আর মঞ্জুর করো আমিন। ইয়া আল্লাহ পাঁচ প্রশ্নের জবাব নিয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার তো অভিজ্ঞতা নেই। ইয়া আল্লাহ হারাম খামাই করিয়া যেন দুনিয়ার থেকে বিদায় না হয়। ইয়া আল্লাহ হারাম কাজে খরচ করিয়া যেন দুনিয়ার থেকে বিদায় না হয়। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহগার অবস্থায় আজরাইলের সাথে সাক্ষাৎ করাই। ইয়া আল্লাহ আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার আগে আগে সকল প্রকার গুনাহ যথারীতি তওবা করিয়া মাফ করাইবার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মরণ কালে আমাদের কলিমা নসিব করো। ইয়া আল্লাহ কবরে আমাদের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করো। কবরের আযাব থেকে আমাদেরকে রেহাই দান করো। ইয়া আল্লাহ হাশরের মাঠে আমাদেরকে তোমার ছায়ার নিচে ছায়া দান করো। ইয়া আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে আমাদের ছায়া দান করো। ইয়া আল্লাহ হাশরে হাসানের মাঠে নবীর শাফাআত আমাদের নসিব করো, ইয়া আল্লাহ হাসানের মাঠে নবীর হাউদে কাউসারের পানি আমাদের নসিব করো, ইয়া আল্লাহ হাসানের মাঠে আমাদের হিসাব কঠিন করিও না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ হাসানের মাঠ থেকে জিরাতের পুল পার হওয়ার তৌফিক দান করো, ইয়া আল্লাহ জাহান্নাম থেকে আমাদের রেহাই দান করো, ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের ঠিকানা দান করো, ইয়া আল্লাহ আমাদের ভক্তকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।